الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বড় আনন্দের বিষয়, বহুদিন পর আজ আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ অনুভব করছি। বহু পুরনো ভাই আছেন যারা আমাকে চেনেন, আমিও তাদেরকে চিনি। অতএব আজকে আমার পক্ষে খুবই আনন্দের ব্যাপার। আজকে আপনাদের সামনে দুটো কথা বলবো, সেই কথা আগ্রহ সহকারে শুনবেন এবং পুরস্কার লাভ করবেন দুনিয়াতে এবং আখেরাতে। কোন পুরস্কারটা বেশি বড় সব জানেন আপনারা, সবই জানেন। দুনিয়ার পুরস্কার লাভের জন্য চেষ্টা করুন, ইনশাআল্লাহ আখেরাতের পুরস্কার একদম আমল করতে হবে। আমাকে বলার জন্য যেটা মানে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে সহিহ সুন্নাহর উপরে অটল থাকা। আপনারা জানেন সুন্নাহ মানে হচ্ছে হাদিস, সুন্নাত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তার সঙ্গে একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা কি? শুধু সুন্নাহ না, শুধু সুন্নত না, সহি সুন্নত। আর এখান থেকে বুঝতে পাচ্ছেন যে সহি ছাড়া অসহি তাহলে কিছু আছে, তাই না? আছে না নেই? আছে, জয়ীফ আছে, জালও আছে। সুতরাং আমরা সেই বিষয়ে কিছু একটা আলোচনা করব। তার আগে অটল থাকার কথা বলছি। অটল থাকা কাকে বলে? অটল থাকা মানে যে জিনিস আপনি গ্রহণ করেছেন সেই জিনিসে স্থির থাকবেন, যে পথ আপনি অবলম্বন করেছেন সেই পথে আপনি অটল থাকবেন। আর আমাদের পথ হচ্ছে কি? সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথে আমাদেরকে অটল থাকতে হবে। আর সেই পথেরই একটা অংশ হলো যে আমরা সহিহ সুন্নাহ অবলম্বন করব এবং সেই সুন্নাতি তরিকাকে, সুন্নাহ তরিকাকে গ্রহণ করে তাতে অটল থাকব। ইস্তিকামাত আপনারা জানেন, পরিচিত শব্দ, যার মানে হচ্ছে স্থিরতা, পদদৃঢ়তা। টলটলাইমান অনেক সময় হবেন কিন্তু পড়ে যাবেন না। কোন কর্ম নিরবিচ্ছিন্নভাবে অবিরাম করে যাওয়া, অব্যাহতভাবে অটল থাকা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। এর বিপরীত শব্দ হল তালাউন, ইস্তেকামাত বলে আরবিতে। আর এর বিপরীত শব্দ হল তালাউন। তালাউন মানে হচ্ছে কখনো করা কখনো ছাড়া, কখনো এরকম করা কখনো ওইরকম করা, বহুরূপী হওয়া, দ্বিচারিতা করা। সৌদি আরবে একরকম, বাংলাদেশে একরকম, নিজের বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে একরকম, মাঝমাহাতে একরকম, সাকরাতে আরেক রকম, তাই না? এখানে রফায়দান করছেন, দেশে গিয়ে করছেন না। এটা হচ্ছে তালাউন, বহুরূপী, যেখানে যেমন সেখানে তেমন, যেমন দেশ তেমন বেশ, যেমন দেশ তেমন বেশ। তো দিনের ব্যাপারে যদি এরকম কেউ করে একে বলা হয় তালাউন। অন্য শব্দেও বলা যেতে পারে। আকিদা ও আমলের ক্ষেত্রে ইসলামী শরীয়তে ছেদহীন অনুসরণ করা, যে কাজটা আপনি করবেন অবিরাম করবেন, কোনো ছেদ দেওয়া যাবে না, এতে এক চুল পরিমাণ বিচ্যুত না হওয়ার নাম হচ্ছে ইস্তেকামাহ। কিরকম? তাহাজ্জুদ পড়তে শুরু করলেন, এই তাহাজ্জুদটা পড়তেই থাকবেন। এ নয় যে চল না, কমসে কম দু রাকাতও যদি হয় তাহাজ্জুদ ত্যাগ করবেন না। চাস্তের নামাজ পড়তে শুরু করেছেন, চাস্তের নামাজটা কমসে কম দু রাকাত আপনি পড়বেন, কাজের ফাঁকে হোক যেমনই হোক, আপনি দু রাকাত চাস্তের নামাজ। চাস্তের নামাজ তো বুঝেন, তাই না? যাকে সালাতুল আওয়াবিন বলে, যেটা সকালে 8টা 9টা 10টার সময় পড়া হয়, সূর্য ঢাকার আগে পর্যন্ত পড়া যায়। শুরু যখন করেছেন তখন ছাড়বেন না। যে কাজ আপনি করছেন সেই কাজ খবরদার ছাড়বেন না, ছেদহীন ভাবে আপনি সেটা করে যাবেন, এটা হচ্ছে ইস্তিকামাত। বান্দা প্রকাশ্যে ও গোপনে ইসলামের একনিষ্ঠ অনুসারী হবে, সে ব্যাপারে অতিরঞ্জন অবজ্ঞা থেকে দূরে থাকবে, তার উপর স্থায়িত্ব নিরবচ্ছিন্নতা পাওয়া যাবে, এই হলো ইস্তিকামা। কোন কাজ দুদিন করে ছেড়ে দেওয়া, এক জায়গায় করা অন্য জায়গায় না করা, যেমন বললাম এখানে করা সেখানে না করা, সৌদি আরবে করা বাংলাদেশে না করা, শ্বশুর বাড়িতে করা নিজের বাড়িতে না করা, এটা কি বললাম বলুন তো? শ্বশুর বাড়িতে করা নিজের বাড়িতে না করা মানে কি করেন? কোন মানুষ করে না করেন যে নিজের বাড়িতে করলো না শ্বশুর বাড়িতে গিয়ে করলো? যেমন যেমন নামাজ পড়া, আব্বা কয় তুমি সব ঠিক আছো কিন্তু নামাজ পড়ো না, আরে কি আছে চলো নাম করে তার বাড়িতে গিয়ে। এরই উল্টো মহিলা নিজের বাড়িতে পর্দা মাফি, তাই না? আর শ্বশুর বাড়িতে গিয়ে ও মাশাআল্লাহ একদম ঘন্টা টানা বউ, আর বাড়ি নিজের বাড়িতে, এই যেটা বলে বাপের বাড়ি বউ নষ্ট, বলে না বাপের বাড়ি বউ নষ্ট, ঝি নষ্ট ঘাটে, আর দুষ্ট ছেলে নষ্ট হয় গেলে পরে হাটে, এ তো আপনারা জানেন। তো বউ আবার নিজের বাড়িতে পর্দা থাকে না, বাপের বাড়িতে গিয়ে পর্দা করে না করে না, বাপের বাড়িতে গিয়ে পর্দা করে না, শ্বশুর বাড়িতে পর্দা করে, আল্লাহ মুস্তান। এই যে এখানে একটা লোক দেখানি ব্যাপার আছে, আর এক জায়গায় করা এক জায়গায় না করা। কিছু মহিলা দেখবেন আমাদের সৌদি আরবে আছে, আমাদের দেশের মহিলা পর্দানসীন, যেমনি এয়ারপোর্টে যাবে বোরকাটা খুলে ব্যাগে, দেখেছেন আপনারা? অবশ্যই দেখেছেন, আপনারা সবাই ফ্লাইটে যান আসে যাও করেন, দেখবেন বাংলাদেশে ফ্লাইটে যেমনি চাপবে খোলা মেলা একদম ওপেন, তারপরে হয় প্লেনের মাঝে আর না হয়তো প্লেন থেকে নেমেই তখন সঙ্গে সঙ্গে আবার বোরকাটা বের করে মাশাআল্লাহ পর্দা বিবি, পর্দা নসীন, তার সঙ্গে কথা বলাও মানা, তাই না? এই যে তালাউন, এই যে রং, মানে রং চেঞ্জ করা গিরগিটির মতো, এখানে একরকম সেখানে একরকম, ছুপে রস্তম সাজা, এটা কিন্তু ইসলামে অবাঞ্ছিত, বাঞ্ছিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ বিন আমরকে সম্বোধন করে বলেছিলেন, কাইফা বিকা ইজা বাকিতা ফি হুসালাতিন মিনান নাস ওয়াকাদ মারিজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম ওয়াখতালাফু ফাসারু হাকাযা, ওয়াখতালাফু ফাসারু হাকাযা। লোকের মাঝে এমন এক অবস্থান হবে, তোমার কি অবস্থান, যখন সৎ লোক তুলে নেওয়া হবে, ভালো লোকদেরকে তুলে নেওয়া হবে, আর তুমি নিকৃষ্ট মানের লোকেদের মাঝে অবশিষ্ট থাকবে, তাদের প্রতিশ্রুতি চুক্তি পালনের অভ্যাস ও আমানতদারি নষ্ট হয়ে যাবে, তারা ভালো মন্দে মিশে এই রকম একাকার হয়ে যাবে। এই সাথে তিনি এক হাতের আঙ্গুলগুলিকে অপর হাতের আঙ্গুলগুলির মাঝে প্রবেশ করালেন। আব্দুল্লাহ বললেন, আল্লাহ তার রাসূল অধিক জানেন, ইয়া রাসূল আল্লাহ, তিনি বললেন, ইমাল বিমা তাআরাফ ওয়া দা মা তুনকির ওয়া ইয়াকা ওয়াত তালাউনা ফিদ দীন ওয়া আলাইকা বি খাসাতি নাফসিকা ওয়া দা আওয়ামাহুম, যেটা ভালো সেটা আমল করবে এবং যেটা আপত্তিকর সেটা বর্জন করবে, আর আল্লাহর দিনে বহুরূপী হওয়া থেকে দূরে থাকবে। তুমি তোমার নিজের চিন্তা করবে এবং তাদের আম জনসাধারণকে বর্জন করবে। যখন দেখবে পারছো না, পারছো না, তখন কি করবে? নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, আর আল্লাহর দিনে বহুরূপী হওয়া থেকে খবরদার। এরকম করো না, তুমি যে পরিবেশে থাকবে দিনদার দিনদার মাশাআল্লাহ, আর যে যেখানে পরিবেশ নেই সেখানে তুমি দিনদার থাকবে না, এর ঠিক না। ইসলামী লিবাস, ইসলামী লিবাস সব জায়গাতেই পড়বে, যেখানে ইসলামী লিবাস নেই সেখানে প্যান্ট শার্ট পরলে, তাই না? আমাদের কিছু আছে, অনেক লোক আলেম ওলামাও আছে যারা এরকম করে, প্লেনে যাচ্ছে প্যান্ট শার্ট পরে, ভাই কি ব্যাপার মাশাআল্লাহ, ওখানে যখন যান সীমাঘাটে, বলছে ভাই বুঝতেই পারছেন প্লেনে এগুলো পছন্দ করে না আমাদের দেশে প্লেন। তে হচ্ছে তালাউন, তোমার নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার, এবং তোমার ইসলামী লিবাসে তোমার গর্ব নেই, এটা তোমার জন্য সত্যি দুর্বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দিনের ব্যাপারে বহুরূপী হবে না। নিশ্চয়ই আপনারা জানেন রাজনৈতিক ক্ষেত্রে তালাউনটা বেশি হয়, তাই না? রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় হয়তো মসজিদেও যায়, আর অনেক সময় মক্কাতেও আসে, অনেক সময় মাজারেও যায়, অনেক সময় বুঝতে পারছেন, এই তো আপনারা জানেন, এই হচ্ছে তালাউন। তালাউন মানে হচ্ছে রং বদলানো, লন মানে রং, তাই না? লন লন মানে কি? লন মানে হচ্ছে রং, তালাউন মানে রং বদলানো, মানে বিভিন্ন রঙে রঞ্জিত হওয়া। এই যে তালাউন এ শরীয়তে নেই, তুমি দূরে থাকো। সাহাবী আবু মাসউদ আনসারী ওই ওসিয়ত করেছেন, দিনে তালাউন থেকে দূরে থেকো। অবশ্য যারা সহি দলিল পেয়ে নিজেদের আকিদা ও আমল বিশুদ্ধ করে তাদের কথা আলাদা। আপনারা অনেকে দেশে মাজারি ছিলেন, মাজার পূজা করতেন, সৌদি আরবে এসে দশ পাঁচ বা যত বছর পরেই যখন আপনি সহি আকিদাতে এলেন, এটা কি তালাউন হলো? তারা বলবে তোমরা তো মুক্তাবাদ রং চেঞ্জ করলি, আমরা তো খারাপ ছেড়ে ভালো হলাম, কালো ছেড়ে সাদা হলাম, ভুল ছেড়ে সঠিকতায় এলাম, এটা তালাউন না। তালাউন আর সঠিকতায় আসা দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা মাথায় রাখবেন। বহু ভাই যারা দেশে সহি তরিকায় নামাজ পড়তেন না, এখানে এসে সহি তরিকা পেলেন, এটা কি তালাউন হলো? তালাউন কখন হবে? যখন দেশে ফিরে আবার, হ্যাঁ বুঝতে পারছেন, যে কার সেই। তো সেই রকম যদি হয় তাহলে তালাউন হবে। যাই হোক, কথা হচ্ছে কি যে এই যে অটল থাকা আল্লাহর দিনের উপরে, সত্যের উপরে, সরল পথের উপরে অটল থাকার ব্যাপারটা কি, তার গুরুত্ব কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাসতাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, সূরা হুদের 112 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, তুমি স্থির থাকো, তুমি সোজা থাকো যেমন তোমাকে আদেশ করা হয়েছে। এই আয়াতের জন্য বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালো চুল সাদা হয়ে গিয়েছিল, এমন চিন্তা। সাইয়াবাতনি হুদ ওয়া খাওয়াতহা, হুদের হুদ সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, চুল পেকে গিয়েছিল। তো তিনি বলেছিলেন কোন আয়াত, এই আয়াত সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এমন যে সোজা থাকো, স্থির থাকো, এই আদেশ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি হাদিস, তিনি আবেদন করলেন, হে রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলে দিন যে সম্পর্কে আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করব না। তিনি বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম কিম্বা ফাসতাকিম, বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি মুসলমান, আমি ঈমান, আমি ঈমানদার মুমিন, এবং তার উপরে কি থাকো? স্থির থাকো, অটল থাকো। খবরদার না, যে কোনো মূল্যে তুমি অস্থির হবে না। রাজনীতিতে গেলে, ইসলাম থেকে সরে গেলে, তাই না? টাকার প্রলোভনে পড়লে, ইমান থেকে সরে গেলে, একটা নারীর প্রলোভনে পড়লে, তুমি তোমার দিনদারি থেকে সরে গেলে, তুমি আরো পার্থিব্য কোনো স্বার্থে পড়লে, তুমি তোমার দিন ত্যাগ করলে, দুনিয়াকে ক্রয় করলে দিনের বিনিময়ে, দিনকে বেচে দিয়ে, বিক্রি করে দিয়ে দিন দুনিয়া ক্রয় করলে, এরকম যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একবার কোন সফরে বের হচ্ছিলেন, এমত অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বিশেষ কিছু উপদেশ প্রার্থনা করলেন। তিনি তাকে বললেন, ও উবুদিল্লাহ, শুনেন উপদেশ, উপদেশ আপনি দেশে যখন যাবেন তখন উপদেশ কিভাবে দেবেন? হুজুর দোয়া করবেন, দেশে যাচ্ছি, দোয়া করে বলেন না, বা উপদেশ দিন কিছু বলুন, উপদেশ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপদেশ দিচ্ছেন, ও উবুদিল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, মানে একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর তার সঙ্গে কোনো কিছুকে, কোনো কিছুকে, কোনো কাউকে না, কোনো কিছুকে, কোনো সৃষ্টিকে শরীক করবে না। নম্বর দুই, হযরত মুয়াজ অতিরিক্ত উপদেশ দেবেন না, হুজুর আরো কিছু বলুন, বললেন, ওয়াইজা আসাতা ফা আহসিন, যখনই তুমি তোমার দ্বারাতে কোনো খারাপ কাজ হয়ে যায়, ইচ্ছা করে করবেন নাকি? ইচ্ছা করে খারাপ কাজ করবেন না, কিন্তু বাই চান্স যদি কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে কি করতে হবে? তওবা করতে হবে না? হবে না, তওবা করতে হবে। ফা আহসিন, তখনই ভালো কাজ একটা করো, খারাপ হয়ে গেছে চলো ভালো একটা কিছু করো, যেমন সাদকা করেন, একটা খারাপ কাজ করে ফেলেছেন, আজকে ভোরবেলাতে উঠে না ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পর মোবাইলটা খুলতে খুলতে এখন তো মাশাআল্লাহ অ্যাড আসছে খুব, একটা ন্যাংটা অ্যাড দেখতে পেলেন, চালু করে দিলেন, আজকাল তো মাশাআল্লাহ সিনেমা হাতে হাতে দেখে ফেললেন, দেখে ফেলে যা হবার হলো, তারপরে যখন আপনার মনের ভিতরে একটা মানে বিবেকে কামড় আসছে, ছি এটা করলাম, এটা করা উচিত ছিল না, তখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন না? করবেন না, আল্লাহর কাছে তওবা করবেন, গুনাহ জমিয়ে রাখবেন না। যেমন আমাদের দেশে কিছু লোক আছে, হজ করতে চল দেরি আছে, না, দেরি নেই, তোমার মরণের ঘড়ি কখন বাজবে তুমি জানো না, তোবা করবে না, সেই সঙ্গে একটা ভালো কাজ করার চেষ্টা করবে। যে কোনো একটা ভালো কাজ, মনে কোনো একটা সদকা করলেন, কিছু দান খয়রাত করলেন ইত্যাদি। আমার হযরত মুয়াজ বললেন যে হুজুর আরো কিছু উপদেশ দেন, তখন বললেন ইস্তাকিম ওয়াল তুহসিন খুলুকাক, তুমি স্থির থাকো, অবিচল থাকো, যা বললাম স্থির থাকো, অবিচল থাকো, আর তোমার চরিত্র যেন সুন্দর হয়। তোমার চরিত্র মানুষের সাথে আচার ব্যবহারে, কথাতে বার্তাতে তোমার চরিত্র কি হয় যেন সুন্দর হয়। তাহলে বুঝতে পারলেন এই যে শেষকালের ওসিয়তটা কি ছিল, ইস্তাকিম। শেষ ওসিয়ত কি ছিল, ইস্তাকিম, মানে অটল থাকো এবং স্থির থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইনকাল, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল হলো যেটা নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া হয় যদিও তা কম হয়, নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া হয় যদিও তা কম হয়, সামান্য আমল হলেও যেটা আপনি নিরবচ্ছিন্ন একটানা করে যাবেন সেটাই হচ্ছে, আমি উদাহরণ দিয়েছিলাম তাহাজ্জুদের নামাজ, তাই না? যদিও কটা রাকাত পড়তে হয় তাহাজ্জুদ, 11 রাকাত পড়তে হয়, এটা সুন্নত, তাই না? এর বেশিও পড়া যায়, কিন্তু যদি আপনি বলেন যে আমার সময়, আমার ঘুম, আমার সুস্থতা, আমার কমসে কম করাকাত দুরাকাত। ব্যাস, এবার চলুন আমরা সুন্নাহর কথায় যাই। সুন্নাহ হলো দুরকম, যেমন বললাম সুন্নাহ মানে হচ্ছে তরিকা, সুন্নাহ মানে কি তরিকা, সেটা খারাপ হোক অথবা ভালো হোক। এটা খারাপ তরিকা যেমন রাসূল হাদিসে আছে মানসান্না সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ভালো তরিকা, ভালো একটা পথ কি করে, কি করে মানে আবিষ্কার করে, আবিষ্কার করে মানে সেটা আছে, সেটা আসলেই ভালো কাজ, শরীয়তে আছে, সেটা এই এলাকায় বা এই অঞ্চলে বা এই জামাতে ছিল না, আপনি নতুনভাবে শুরু করলেন। যেমন কথা বলি, আপনার গ্রামের মসজিদে মাগরিবের আজানের পরে দুরাকাত সুন্নত পড়া হয়? ফরজের আগে দুরাকাত সুন্নত হয় না। আপনি এমন একজন বেশ ভারিক্কিপূর্ণ গম্ভীর লোক যে আপনার, আপনি সৌদি আরব থেকে যাওয়ার ফলে আপনার গ্রামে আপনি চালু করলেন প্রথম, এটাকে এটাকে যেটা প্রথম, যেটা প্রথম কাজ চালু করছে তো বিদাত, তাই না? কিন্তু না, এটা আসলেই সুন্নত, কিন্তু আপনার গ্রামে ছিল না, আপনি প্রথম গিয়ে চালু করলেন আল্লাহর রহমতে, একটা দুটো তিনটে হতে হতে জামাতের সবাই মাগরিবের আগে দুরাকাত সুন্নত পড়া শুরু করে দিল। এটা কি হলো, ভালো তরিকা, বুঝতে পারছেন? ভালো তরিকা, এমন একটা নোংরা জিনিস আপনি সৌদি আরব থেকে শিখে গেলেন, সৌদি আরবে ভালো আছে নোংরাও আছে, তাই না? গিয়ে আপনি আপনার বাড়িতে চালু করলেন কিংবা আপনার গ্রামে চালু করলেন, যেটা খারাপ কাজ, তো সেটাকেও সুন্নত বলা হয়। এই জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করে হুজুর হ্যাপি বার্থডে পালন করা কি, আমি বলি সুন্নত। কেন বলতো, কেন সুন্নত বলি, যেহেতু এটা ইহুদি নাসারার সুন্নত, হ্যাপি বার্থডে পালন করা, জন্মদিন পালন করা, নবী দিবস পালন করা সুন্নত, কিন্তু কাদের সুন্নত, ইহুদি নাসারার সুন্নত। তাহলে সুন্নত দুটোকেই বলা হয়, হাসুন্নতে হাসানা, সুন্নতে সাই। এরকম কি বিদাতের ভাগ আছে নাকি, বিদাতে সাইয়া বিদাতে হাসানা ভাগ আছে নাকি? বিদাতে সাইয়া বিদাতে হাসানা বলে কোনো ভাগ নাই, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বিদাত, বিদাত তো ভালো মনে করি করা হয়, কিন্তু কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। বেশ, এখন চলুন সুন্নাত, ফাকিহদের নিকটে সুন্নাত কাকে বলে, ফাকিহরা সুন্নাত কাকে বলে, আমরা যে কাজগুলো করি সেই কাজের মান মোটামুটি পাঁচটা, ভালো করে খেয়াল করেন ভাই, যারা গল্প করছেন আমাকে খুব ডিস্টার্ব করছেন, আমি কিন্তু গল্প পছন্দ করি না, আমার কথা শুনতে হলে হয় শোনেন, গল্প করতে হলে বেরিয়ে যান, আমার পরিষ্কার কথা। পাঁচটা যে কাজ আমরা করি পাঁচ রকম হতে পারে, নম্বর এক হয় সেটা হারাম, তারপরে নম্বর দুই হয় সেটা মাকরুহ, তার মানে হারাম হচ্ছে করলে গোনা আর না করলে সওয়াব, তারপরে মাকরুহ যেটা করা যায় কিন্তু না করাটা উত্তম, মাঝখানে হচ্ছে নিউট্রাল, গেয়ারের নিউট্রাল গেয়ার, সেটাকে কি বলে? মুবাহ, করা না করা সমান। যেমন এখনই আপনারা দেখছিলাম, যখন ঢুকছিলাম আপনারা যে গ্লাসে করে কি খাচ্ছিলেন, কি খাচ্ছিলেন? চা খাচ্ছিলেন। এটা কি সুন্নত? এটা কি মুস্তাহাব? এটা কি ফরজ? এটা কি হারাম? মুবাহ খাবেন আপনি, মুবাহ। তারপরে আরো চলে আসুন ক নম্বরে, চার নম্বরে, চার নম্বরে হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। এখানে ফাকিহ মতে এটা হচ্ছে সুন্নত। সুন্নত মানে যাকে মুস্তাহাব বলি, যেটা করলে সওয়াব আছে আর না করলে গোনাহ নেই। আর এই পাঁচ নম্বরটা হচ্ছে ফরজ বা ওয়াজিব, যেটা না করলে গোনাহ আছে, করলে সওয়াব আছে। বুঝতে পারলেন? এই যে পাঁচ রকম, তাহলে এর মধ্যে সুন্নত কোনটা? যেটাকে কি বলা হয়? মুস্তাহাব। মনে থাকবে, এ হচ্ছে এক প্রকার সুন্নত। মুহাদ্দিসিনদের নিকট সুন্নত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিংবা কাজ কিংবা মৌন সম্মতি কিংবা তার গুণের কিংবা তার চরিত্রের বিবরণকে কি বলা হয়? সুন্নাহ। আর সেই ক্ষেত্রে তাকে বলা হয় হাদিস অথবা আসার। তো এ হচ্ছে মুহাদ্দিসিনদের নিকটে। এখন তাহলে সুন্নত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সাহাবাদের তরিকা। আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনা আল মাহদিনা মিন বাদি। এ হচ্ছে তরিকা। বুঝতে পারলেন? সুন্নাহ হলো কোরআন ও সুন্নাহ নির্দেশ অনুযায়ী আমল করা। যখন বলা হবে আহলুস সুন্নাহ মানে সুন্নাওয়ালা, তাহলে সুন্নাওয়ালা মানে কি শুধু সুন্নাহ মানে না কোরআনও মানে? কোরআন ও সুন্নাহ। যেমন যদি বলা হয় আহলুল হাদিস, আহলুল হাদিস বললে শুধু কি হাদিস মানে? যেহেতু কোরআন বলে হাদিস মানতে, হাদিস বলে কোরআন মানতে, তাহলে কোরআন ও হাদিস ওয়ালা, তাই না? তাহলে আহলুস সুন্নাহ মানে হলো যে সুন্নাহ রাসূলের সুন্নাত এবং সাহাবার সুন্নাত ওয়ালা, সে হচ্ছে আহলুস সুন্নাহ। সুতরাং সুন্নাহ মানে জীবন চরিত তরিকা, প্রচলিত কথায় অমুক সুন্নাহর অনুসারী, মানে সে কোরআন হাদিসের অনুসারী। বুঝতে পারলেন? তাহলে আশা করি স্পষ্ট হয়ে গেছে। এখন চলুন, এই সুন্নাহকে বা হাদিসকে অস্বীকারী আছে এক শ্রেণীর মানুষ আছে, যারা বলে কোরআন থাকতে পারে হাদিসে কি দরকার? আপনারা কোরআনের কোরআনের উপর যেমন অটল থাকবেন, তেমনি হাদিসে দরকার আছে না নেই? কেমন দরকার আছে? নেগেটিভ আর পজিটিভ একটা তার খুলে দেন দেখি। হ্যাঁ, যখন আপনাকে বলা হবে তোমার একটা সমস্যা পড়লে আগে কোথায় খুঁজবে? আগে কোরআনে খুঁজবে। যদি কোরআনে না পাও তাহলে হাদিসে। কথাটা ঠিক না ভুল? ভুল। কেন ভুল বলি? একটা নও মুসলিম, আপনি তো নও মুসলিম না আলহামদুলিল্লাহ, আমি বলছেন ঠিক, একটা নও মুসলিম, সে বেচারি নতুন মুসলমান হয়েছে, আমার কাছে কোরআন আছে আলহামদুলিল্লাহ, কোরআন হচ্ছে সংবিধান দিয়ে সকাল বাংলাদেশের মানুষ সকালবেলায় উঠেছে, মানে ব্রাশ করতে করতে পুকুরে ঘাটে মুখ ধুতে গিয়ে দেখছে বিশাল পাঁচ কেজি ওজনের একটা কাতল মাছ বা রুই মাছ যাই বলেন ভেসে আছে, তুলে নিয়ে এলো স্ত্রীর কাছে রাখলো, এসে বলছে দায়িত্ব গো আমরা তো মুসলমান হয়েছি, এটা আবার খাওয়া যাবে কিনা? কোরআন খুলে দেখো। কোরআন খুলে দেখে পড়তে পড়তে পড়তে এক জায়গায় দেখছে যে তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে। আজরা নাই কোরআনে? কয়েক জায়গাতে আছে। এবারে মাছটা খাবে না ফেলে দেবে? কি করে খাবে? কোরআনে বলছে মৃত প্রাণী হারাম, আর আপনি বলছেন খাবে? খাবে তারা? খাবে না? খাবে না? তাহলে সে যদি কোরআনই শুধু দেখে মানে মানে তাহলে সে খাবে না। ঠিকই বলেছেন, খাবে না, খাবে না, সে ফেলে দেবে। কিন্তু এটা ঠিক না ভুল? মাছ তো মরাই খাওয়া হয়, তাই না? মাছকে জবাই করা হয় নাকি? তাহলে মাছ তো মরাই খাওয়া হয়, তাহলে মরা খাওয়ার দলিল কোথায় পেলেন? কোথায় পাবেন? হাদিসে। তাহলে এক সঙ্গে যদি আপনি হাদিস না কোরআন এক সঙ্গে না দেখেন, তাহলে মরা মাছ খাবেন না? খাবেন না। বুঝতে পাচ্ছেন? সুতরাং এ কথাটা ভুল। আগে কোরআন দেখবো, না পেলে হাদিসে দেখবো, এ কথা ভুল। এক সঙ্গে কোরআন ও হাদিস দেখতে হবে, যেহেতু কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কথাটা বুঝতে পারলেন? এই অনেক কথা আছে, এত কথা বলার সময় নেই। বেশ, মোট কথা, এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কোরআনই বলা হয়, কোরআনিয়ুন, তারা বলে হাদিসে দরকার নেই। তো নামাজ কিভাবে পড়বে? কোরআনে আছে নাকি? ক ওয়াক্ত কোন সময় পড়বে আছে নাকি? ক রাকাত পড়বে আছে নাকি? প্রথম দুরাকাত সশব্দে পড়বে, ঈশার সময়ে শেষের দুরাকাত নিঃশব্দে পড়বে, কোরআনে আছে নাকি? তাহলে তুমি শুধু কোরআন নিয়ে কি করে চলবে? এক শ্রেণীর মানুষ কোরআন অস্বীকার করেছে। এই প্রথম হাদিস অস্বীকার করে খাওয়ারিজরা, খাওয়ারিজরা প্রথম হাদিস অস্বীকার করে। আহলে বাইতের যত হাদিস ছিল তারা বলেছে অস্বীকার করেছে 200 হিজরিতে। শিয়ারা তেমনি সাহাবার ফজিলতে, কারণ শিয়ারা সাহাবাদেরকে গালি দেয় তাই না, আবু বাকারকে গালি দেয়, ওমানকে গালি দেয়, ওসমানকে গালি দেয়, আয়েশাকে গালি দেয় তাই না, এই জন্য এইসবের এইসব সাহাবাদের ফজিলতে যে হাদিস আছে অস্বীকার করে, হাদিস অস্বীকার করছে কারা, শিয়ারা। মুতাজিলা জাহমিয়ারাও আল্লাহর সিফাতের হাদিসকে অস্বীকার করে, কিছু কিছু ফাকিহ তারা হাদিসকে অস্বীকার করে, তারা হাদিসকে অস্বীকার করে, কিছু কিছু আলেম ওলামা হাদিস বলে কি আমাদের মজহাবের বিরোধী যে কোরআন বা হাদিস হবে সেটা হচ্ছে হয় মানসুখ আর না হয় ব্যাখ্যেয়, বুঝতে পারছেন, এক প্রকার অস্বীকার। তারপর আরেক শ্রেণীর মানুষ আছে, এটাকে কি বলে আকলানি, আক্কেলের ঘোড়া ছোটায়, তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় যুক্তিবাদী, তাদেরকে বলা হয় বস্তুবাদী, তারা যেটা তাদের জ্ঞানে ধরে সেটা বিশ্বাস করবে, যেটা জ্ঞানে ধরে না সেটা বিশ্বাস করবে না। ভাইজান এই যে আপনি, আপনার সকালবেলায় চা খেতে খেতে যদি মাছি একটা আপনার চায়ে পড়ে যায় তো কি করবেন বলুন, বলতে পারছেন না, বলুন আপনি বলুন, আপনার চায়ের কাপে মাছি পড়লো একটা, আপনি কি করবেন, মাছিটা উঠিয়ে চাটা খাবেন, ঠিক বলেছেন, সবাই একমত, কি করতে হবে দেখলেন, আপনি আপনার বুদ্ধি দিয়ে বললেন, কিন্তু উনি কি দিয়ে বললেন, জ্ঞান থেকে বললেন, হাদিস থেকে বললেন, কি করতে হবে, মাছিটাকে চায়ে ডুবিয়ে দিতে হবে, দেখলেন মজা, ডুবিয়ে দিয়ে তারপরে ফেলে দিতে হবে, এই বলে যে কি সর্বনাশ, একে তো নোংরা হলো খানিকটা, একটু একটু ছিল, আবার পুরোটাই নোংরা করে চাটা খেতে হবে, এখন কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেন বলেছেন, যে মাছির একটা ডানাতে রোগ থাকে, কি বলে করোনা ভাইরাস, শুনেছেন করোনা ভাইরাস, এ ভাইরাস থাকে মাছির একটা ডানার নিচে, যেমন বগলে আমাদের কি থাকে, খুব সুগন্ধ থাকে তাই না, হ্যাঁ, এখানে ভাইরাস থাকে বগলের নিচে, মাছির ডানার নিচে ভাইরাস থাকে, রোগের ভাইরাস, আর অন্য ডানার নিচে কি থাকে, প্রতিষেধক ঔষধ থাকে, তো এটা যদি প্লাস মাইনাস হয়ে যায় তো রোগটা আর হবে না, আর আপনি যদি মাছিটা তুলে ফেলে দেন তাহলে সে ভাইরাসটা ছেড়ে দিয়েছে, আর ওষুধটা ছাড়লেন না, আপনি তুলে ফেলে দিলেন, যখন খাবেন তখন আপনার অসুখ হওয়ার, ভাইরাসটা চলে যাওয়ার আশঙ্কা থাকবে, দেখলেন বুদ্ধি, যারা জ্ঞানী যারা প্রমাণ করেছে তারা হেস আল্লাহ আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, আর যারা বলে যে তায়বা হয়নি, নোংরা করে জিনিসটা খাওয়া হয়নি, দিল হাদিসটাকে অস্বীকার করে, যদিও বুখারীতে আছে, বুঝতে পারছেন, তো এই শ্রেণীর এক শ্রেণীর মানুষ আছে, 1300 হিজরিতে এদের শুরু হয়, জ্ঞানে ধরলো তো মানলো, না হয় মানলো না, কেউ কেউ আছে হাদিসকে মোটেই অস্বীকার করে না, যেটা বললাম কুরআনীরা করে না, যেমন রাফেজা কিছু আছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কেও অস্বীকার করেছে, যার আসল নবী হওয়ার যোগ্য কে ছিল, কে ছিলেন আলী, জিবরিল ভুল করে মুহাম্মদের কাছে চলে যায়, কত বড় মানে, মানে আমরা সাধারণ, আমাদের সাধারণ মানুষ বিশ্বাস করবে না, কিন্তু ওরা বলবে সুবহানাল্লাহ, কিছু মানুষ আছে না দেখবেন কিছু পড়ে কিছু কমেন্ট করে দিল সুবহানাল্লাহ, বুঝলো না সুবহানাল্লাহ বলে দিল, তো এই এই শ্রেণীর মানুষ পরিপূর্ণভাবে কি করে, হাদিসকে অস্বীকার করে, হাদিস মানতেই চায় না, ব্যাস। এবারে হাদিসের উপরে আমল আপনি করবেন, সহি হাদিস, হাদিস যখন দেখবেন যে আমল, এবার হাদিস শুনলেন যে একটা হাদিস অমক বললেন অমক হাদিসে আছে এই হাদিস, তো হাদিস বললেই কি হাদিস নাকি সেটা যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে, সহি না গায়ের সহি সেটা দেখতে হবে, আমলের যোগ্য না অযোগ্য সেটা দেখতে হবে, আর সহি হাদিস হলো যার সনদ সিলসিলা, সনদের সিলসিলা কি থাকবে, অবিচ্ছিন্ন থাকবে, একদম নির্ভরযোগ্য রাবি এক অপর থেকে বর্ণনাকারী থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যে হাদিস বিরল হবে না, এবং যে যে কোনো দুষ্টতা মুক্ত বা রোগ মুক্ত বা কোনো মানে দুর্বলতা মুক্ত থাকবে, এই হচ্ছে সহিহ হাদিস। অবশ্য এগুলো আমাদের বোঝার কথা না, কারা বুঝবেন, মুহাদ্দিসিনরা বুঝবেন। এখন শুনুন, যখনই শুনবেন যে হাদিস, আমরা অনেক সময় ফেসবুকে বা একটা আপনার হোয়াটসঅ্যাপে একটা ইয়ে চলে এলো, কি বলে ওটাকে, পিকচার, দিয়ে লেখা আছে হযরত মুহাম্মদ, আর দেখো সুবহানাল্লাহ প্রচার করলে, আবার অনেকে বলে প্রচার করলে দশ দিনের মধ্যে সুসংবাদ পাবেন, আর প্রচার না করলে সারা দশ বছরও সুসংবাদ পাবেন, এগুলো কি বিশ্বাস না অবিশ্বাস? কিন্তু অনেক মানুষ আছে এগুলো বিশ্বাস করে। আরে এই তো দুর্কি বাপ, কেউ যদি বলছে যে ফাতেমা আলীর স্ত্রী, ফাতেমা রসুলের কন্যা, ফাতেমা আমার বউ, তো সবার মধ্যে সুবহানাল্লাহ আছে না? বিশ্বাসকারী আছে না? নেই হ্যাঁ আছে না? নেই? আরে এমন বোকা মানুষ আছে, সুবহান আল্লাহ বলার লোক আছে, যা বলবে তাই হুজুর বলছেন, এটা আল্লাহ মুস্তাহান। তো এই যে এক হাদিস যখন বললেন হযরত মুহাম্মদ, চোখ বন্ধ করে আপনি শিয়ার করতে লাগলেন, প্রচার করতে লাগলেন, এটা জায়েজ না জায়েজ? না জায়েজ। যেহেতু যে ব্যক্তি হাদিস মিথ্যা হাদিস প্রচার করবে সেও একজন মিথ্যাবাদী, এটা হাদিসে আছে। অপর বলবেন আমি তো জানি না, তা তুমি জানো না, তুমি প্রচার করো না, তোমার কাছে এলো খালাস, তুমি ইগনোর করো, ইগনোর যাকে বলে ডিলেট করে দাও, খবরদার প্রচার করো না, যেহেতু তুমি জানো না যেটা সহি না জয়ব। এখন শোনেন যে হাদিস যখন আপনার কাছে আসবে তখন আপনার কি করা উচিত। প্রথমত এই দৃঢ় বিশ্বাস রাখা যে হাদিস হলো দুটি ওহির অন্যতম। দুটি ওহি কি? ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু। মাতলু কাকে বলে? যার তেলাওয়াত করা হয়, ওহিয়ে মাতলু যার তেলাওয়াত করা হয়, আর একটা অক্ষরের বিনিময়ে দশটা স্বভাব পাওয়া যায়। আর ওহি গায়ের মাতলু সেটাও ওয়াহি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি, সেটা তেলাওয়াত করে স্বভাব পাওয়া যায় না, বা স্বভাবের উদ্দেশ্যে তেলাওয়াত করা হয় না, পড়লে স্বভাব আছে কিন্তু এই রকম না, ঠিক আছে? তাহলে হাদিস মানতে হবে যে দ্বিতীয় ওহি, যেমন বললাম মানার ক্ষেত্রে একই সঙ্গে নেগেটিভ পজিটিভের মতো সামনে রাখতে হবে। নম্বর দুই, হাদিসের বক্তব্যকে নির্ভুল নিষ্কলুষ বলে নিঃসন্দেহে মেনে নিতে হবে, যদিও আপনার জ্ঞানে না ধরে, আপনার ঠনঠনে জ্ঞান ভাই, আমাদের হচ্ছে শাক বেঁচা দাড়ি, শাক বেঁচা দাড়ি বুঝেন তো, শাক ওজন করা হয়, একটু বেশি হলো ঝুঁকে গেলে সমস্যা আছে? কিন্তু সোনা বিক্রি করেন, সোনা যখন বিক্রি করবেন একটু বেশি হলে সমস্যা নাই, তাই না? তো আপনার ওই শাক বেঁচা দাড়ি থেকে আপনি সোনা বিক্রি করবেন কিসের? ও বাবা, একদম সাংঘাতিক জিনিস চাই, ইলেকট্রনিক যন্ত্র বেরিয়েছে আবার, এখন সামান্য জিনিস দিলেই কি হবে? হ্যাঁ, তো আমাদের এই হচ্ছে শাক বেচা দাড়ি, আর এই শাক বেচা দাড়ি দিয়ে সোনা ওজন করা যায় না। সুতরাং আপনার হাদিস সহি যখন দেখবেন তখন আপনাকে আমল করতে হবে, যদিও আপনার জ্ঞানে না ধরে বা তার হিকমত বোঝা না যায়। নম্বর তিন, সেটা সত্যপক্ষে তার হাদিস কি না তা অনুসন্ধান করা ওয়াজিব, তা সহি কি না তা জানা জরুরি। নম্বর চার, সহি প্রমাণিত হলে তা সর্বান্তকরণে মেনে নেওয়া ওয়াজিব, যদিও তা নিজ জ্ঞান ও বিবাহ মানে আপনার বিবেক বহির্ভূত মনে হয়, যুক্তি পেছনে পেছনে যুক্তি হিকমত কিছু বোঝা না যায়। নম্বর পাঁচ, হাদিস যদি জয়ীফ দুর্বল বা মৌজু হয়, গড়া হাদিস হয়, তাহলে তা বর্জন করতে হবে, যখনই শুনবেন যে হাদিসটা জয়ীফ বা জাল বর্জন করতে হবে। নম্বর ছয়, হাদিসের সঠিক অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝেই যদি আপনি আমল শুরু করে দেন তাহলে কিন্তু মুশকিল হবে। আর একটা হাদিস দিয়ে শরীয়ত বোঝা যায় না, কোরআনের একটা আয়াত নিয়ে বিধান নেওয়া যায় না, কারণ আগে পিছিয়ে না আরো কিছু আছে সমস্যা। এটা হাদিস পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা পেশাব পায়খানার সময়ে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ পিট করে বসো। কি বললেন? পেশাব পায়খানা করার সময় পূর্ব দিকে মুখ করে বসো, না হয় পশ্চিম দিকে মুখ করে বসো, একটা হাদিস। আমল করবেন না করবেন না? এটা হাদিস, সহি হাদিস, সহি হাদিস। আল্লাহু আকবার, আপনি মদিনাতে যখন থাকবেন তখন এই হাদিসটা মানবেন, বাংলাদেশে থাকার সময় এই হাদিসটা, তাহলে হাদিসের মানেটা কি হলো? আসল মানে হচ্ছে কেবলা দিকে মুখ করে, যেদিকেই হোক, আসলে হাদিসের মানে কি? কেবলা দিকে মুখ অথবা পিঠ করে পেশাব পায়খানা করতে বসবেন না। বুঝতে পেরেছেন? আপনি শুধু হাদিসে লেখা না, হাদিসে পশ্চিম দিকে লেখা আছে, আচ্ছা পশ্চিম দিকে মুখ করে আমি পেশাব করবো, আরে পশ্চিম দিকে যে কেবলা? তো এই যে হাদিসের মানে সঠিক মানেটা বুঝতে হবে, তবে আপনার আমল আমল করতে পারবেন। ব্যাস, হাদিসের যদি আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হয়, অন্য একটা হাদিস পড়লেন আর একটা হাদিস পড়লেন, দুটো পরস্পর বিরোধী মনে হচ্ছে, তাহলে কোনটা মানবো কোনটা ছাড়বো? এই যে একটা সামঞ্জস্য, সামঞ্জস্য সাধন করার চেষ্টা করতে হবে, এটা এগুলো পাবলিকের কাজ না, মহাদ্দেশিনা করবেন। নম্বর সাত, হাদিসের নাসেখ মানসুখ রহিত অরহিত নির্দেশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আগে একটা বিধান এসেছে, তারপরে বিধানটা কি হয়েছে সেটা খণ্ডন করা হয়েছে, বুঝতে পারলেন? যেমন একটা উদাহরণ দিই, আগে ছিল আলমা ও মিন আলমা, পানি দেখলে পানি, মানে পানি দেখলে গোসল করো, তার মানে বীর্যপাত হলে ফরজ গোসল করো। কিন্তু পরে রহিত হয়ে গেল, বলল কি যে না, পানি না বের হলেও বীর্যপাত না হলেও তুমি সহবাস করেছ, তোমাকে গোসল করতে হবে, বুঝতে পারলেন? আগে বলা হলো খবরদার তিন দিনের বেশি কেউ কোরবানির গোস্ত খাবে না, তার মানে কি তিন দিনের ভিতরে কি করে দাও, খেয়া খাও আর দান করে দাও, বিলি করে দাও। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এখন তোমরা কি করতে পারো, তাই না? প্রথমে নিষেধ ছিল কবর জিয়ারত করো না, কারণ কবরে আশেপাশে থেকেই, তাই না? নূহ আলাইহিস সালামের জামানাতে শুনেছেন তো, নূহ আলাইহিস সালামের জামানাতে কবরের আশেপাশে থেকে শিরিক মূর্তি পূজা তৈরি হয়, সৃষ্টি হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এখন তোমরা যা দেখলে ঈমান পাকা হয়ে গেছে, যাও এখন তোমরা কবর জিয়ারত করো, কি উদ্দেশ্যে? যেহেতু আখেরাতকে স্মরণ করায়, মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তাই না? তো এই হলো যে হাদিস যখনই আপনি দেখবেন তখনই আপনাকে জানতে হবে যেটা নাসেখ না মানসুখ কিনা, উক্ত সকল নির্দেশ পালন না করলে হাদিসের উপর আমল ফলপ্রসূ হতে নাও হতে পারে, পক্ষান্তরে প্রামাণ্য হাদিসের সঠিক বক্তব্যের প্রতি বিশ্বাস ও আমল না করলেও পরিণাম অবশ্যই মন্দ হবে। এবারে বুঝবেন হুজুর, তা আমরা কি করে বুঝবো হাদিসটা সহি না জয়ী? আপনাদের বোঝার না, মহাদ্দেসিনদের অনুসরণ করতে হবে, যা বর্তমানে যারা মহাদ্দেস তাদের কথা মানতে হবে, তিনি যদি বলেন যে হাদিসটা সহি তা আমাদেরকে মেনে নিতে হবে, যেহেতু আমাদের ক্ষমতা নেই যাচাই বাছাই করা। ব্যাস, এবারে শেষ কথা, সময় শেষ হয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিকুল্লি আমালিন সিররাহ ওয়া লিকুল্লি সিররাতিন ফাতরা। এখন আপনি আমল করছেন সৌদি আরবে সহি হাদিসের উপর, বাংলাদেশে গেলে এর উপরে স্থির থাকবেন, অটল থাকবেন না থাকবেন না? অটল থাকতে হবে, যদিও নাকে ঘুষি মারে, নাকি? আপনি আপনার গ্রামে গেলেন, জোরে আমিন বলা শুরু করলেন, সহি হাদিসে আছে, আর আপনার গ্রামের লোক এসে নাকে ঘুষি মারবে, আপনার মসজিদ থেকে তাড়িয়ে দেবে, তার উপরে স্থির থাকবেন তবুও আপনি জোরে আমিন বলবেন? বলতে হবে যতক্ষণ না মারা গেছে, না এতটা নয়, এতটা নয়। যখন দেখবেন সুন্নাহ, তো সুন্নাহ পালন করতে হলে ওয়াজেব ত্যাগ করা যাবে না, সুন্নাহ পালন করতে গিয়ে ওয়াজেব ত্যাগ করা যাবে না, বাদ ভালো করতে গিয়ে বেদনা সৃষ্টি করা যাবে না। একটা জিনিস যখন করবেন চার থেকে বড় ফেতনা যেন সৃষ্টি না হয়। যখন দেখবেন যে আমিন বললে ফেতনা হচ্ছে, রফাদান করলে ফেতনা হচ্ছে, আপনাকে বললে এই মসজিদ আসতে পাবি না, অথচ জামাতে নামাজ পড়া কি ওয়াজিব, তাহলে আপনি ওয়াজিব ছেড়ে দেবেন কিসের জন্য? বাড়িতে নামাজ পড়বেন নাফাদান করার জন্য, জোরে আমিন বলার জন্য? না, এটা ঠিক না। তখন চলেন আপনি ওই মুহূর্তে ছেড়ে দেন, আপনি যে মসজিদে গিয়ে করতে পারবেন সেই মসজিদে জোরে আমিন বলুন। কিন্তু অনেক আবার অভ্যেসগত ভাবে গিয়ে বলে দেয় যে কি ফাসাদে পড়ে, অনেকে বলে মসজিদ ধো, অনেকে বলে জোরে আমিন বললি মসজিদ ধো, মসজিদ নাবাক হয়ে গেছে, আল্লাহ মুস্তাহান। তো এরকম অবস্থা হয় না, হিকমতের সাথে আপনি সুন্নার উপরে আমল করবেন, তবে কারো চাতুর্কতা করবেন না, যেখানে যেমন সেখানে তেমন এটা করবেন না। যদি পারেন তাদেরকে বোঝান, আর যদি না পারেন তাহলে আপনি হিকমতের সাথে সুন্নাহ যেখানে পালন করতে পারবেন করবেন, না হয় ফেতনার সৃষ্টি করবেন না, মনে থাকবে ফেতনার সৃষ্টি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি আমালিন সিররা ওয়া লিকুল্লি সিররাত সিররাতিন ফাতারা ফামান কানাত ফাতারাতু হুইলা সুন্নতি ফাকাদ আফলাহা ওয়া মান কানাত লা গায়রি যালিকা ফাকাদ হালাক। প্রত্যেক কর্মের উদ্যম আছে এবং প্রত্যেক উদ্যমের আছে নিরুদ্যমতা, সুতরাং যার নিরুদ্যমতা আমার সুন্নার গণ্ডির ভিতরেই থাকে সে সফল কাম হয়, এবং যার নিরুদ্যমতা এছাড়া অন্য কিছুতে হয় সুন্নত বর্জন করে অতিক্রম করে সে ধ্বংস হয়ে যায়। আপনি সৌদি আরবে থাকলেন মাশাআল্লাহ সব সুন্নত ঠিকমতো করছেন, দেশে গেলেন ছেড়ে দিলেন, এক জায়গায় থাকলেন সেখানে খুব ভালো পাচ্ছেন, অন্য জায়গায় গেলেন সেখানে ছেড়ে দিলেন, এটা না। সব জায়গাতে যথাসাধ্য আপনি চেষ্টা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন তখনও তাহাজ্জুদ করতেন, তাই না? তাহাজ্জুদ করতেন, আর যখন পড়তে পারতেন না তখন বলতেন সাহাবীদেরকে বেতেরের পরে দুরাকাত নফল বসে পড়ে নাও, এটাই কিয়ামুল লাইল হয়ে যাবে, বুঝতে পারছেন? অতএব মানলাম যে উদ্যম অনুদ্যম আছে, কিন্তু এ না এখানে মাশাআল্লাহ দায়ী একদম দাওয়াতের কাজ পেছনে দেশে গিয়ে ঝিমিয়ে গেলেন, না এরকম উচিত না। এখানে মাশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ জামাত সহকারে পাচ্ছেন পড়ছেন, দেশে গিয়ে আপনি ঝিমিয়ে যাবেন, না এরকম চলবে না। মোট কথা হচ্ছে যে আপনি আমল সহি সুন্নার উপরে সব জায়গায় সর্বতোভাবে চেষ্টা করবেন। আর সহি সুন্নার আমল করতে গেলে আপনি যদি তাকলিদ করেন, যে তাকলিদকে বলা হয় চার মাঝাবের এক মাঝাবের তাকলিদ করা কি ফরজ বলা হয়, এটা ফরজ না, দলিল কি বলে ইজমা, ইজমা হয়নি, এতে ইজমা সহজ না। তো যেহেতু প্রত্যেক ইমাম বলে গেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, হাদিস সহি হলে সেটাই আমার মাজহাব, তাহলে সহি হাদিস আপনাকে মানতে হবে এবং সহি হাদিসের উপরে ইস্তিকামত করতে হবে। সুতরাং যদি আপনি মাজহাবি থেকে যান তাহলে সহি সুন্নার উপরে আপনি আমল করতে পারবেন না, বরং তার উপরে ইস্তিকামা করবেন না, ইস্তিকামা করতে পারবেন না। আর খবরদার এটা ভাববেন না যে আমাদের মাঝে ঐক্য আছে, সহি হাদিসের নামে আমাদের বিচ্ছিন্নতা সৃষ্টি করো না, এ কথাও মানবেন না খবরদার। সহি হাদিস পালন করতে গিয়ে বিচ্ছিন্নতা আসে না, বিচ্ছিন্নতা মাজহাব মানতে গিয়ে আসে। সহি হাদিস মানতে গিয়ে বিচ্ছিন্নতা নয়, ঐক্য সৃষ্টি হয়। যেহেতু প্রত্যেক মাজহাবের ইমাম, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম কে, তারপর কি ইমাম মালিক, তারপরে ইমাম শাফেঈ, তারপর ইমাম আহমদ বিন হাম্বল, সবাই বলে গেছেন এক বাক্যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, এতেই ঐক্য আছে। সহি হাদিসের নামে আমরা অনৈক্য সৃষ্টি করছি না, একতা নষ্ট করছি না, উম্মার মাঝে ফেতনা সৃষ্টি করছি না, বরং তারাই ফেতনা সৃষ্টি করছে যারা সহি হাদিসকে অমান্য করছে, মানতে চায় না। যখন আপনার মন মানবে না তখন আপনি সহি হাদিস মানবেন না, এটা চলবে না। যখন আপনার পরিবেশ মানছে না, পরিবেশে চলে না হুজুর কি করব, হ্যাপি বার্থডে চলো গিয়ে, অনেকে জিজ্ঞেস করে হুজুর সৌজন্যের খাতিরে না গেলে মন খারাপ করবে, গেলে সমস্যাটা কি, মাশাআল্লাহ, তাহলে কি কাকে সন্তুষ্ট করবেন, আল্লাহকে না মানুষকে? তাহলে এরকম করলে তো হবে না, মানে পরিবেশ দেখে আপনি মানবেন, তাছাড়া মানবেন না, চলবে না। অনেক সময় মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে একটা কথা মনে রাখবেন, মানুষের উদ্দেশ্যে যদি আপনি কোনো কাজ করেন সেটা কি বলে রিয়া, শিরিক, রিয়া ছোট শিরিক, তাই না? আর যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ ছেড়ে দেন সেটাও কিন্তু শিরিক। হুজুর এমন কোনো কাজ আছে নাকি ছেড়ে দেওয়া হয়? আচ্ছা এনাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি দাড়ি কেন রাখেননি? আপনার ভাবি এখন বলছে, এখন যদি দাড়ি রাখি বোড়া বোড়া লাগে, বড় হলে না হয়, বুড়ো হলে তখন রেখো। নবীকে মানবেন না বিবিকে মানবেন? কাকে মানবেন, নবীকে না বিবিকে? হ্যাঁ, তাহলে একজন মানুষের জন্য আপনি কি করলেন, ছেড়ে দিলেন। এখানে অনেক মানুষ আছে সারেকা কোম্পানিতে কাজ করে, হোটেলে কাজ করে, বলে দাড়ি চাচতে হবে, দাড়ি প্লেন প্লেন না হলে পরে তোমাকে হোটেলে কাজ করতে দেবেন, আছে। তাহলে আপনি কাকে মানবেন, নবীকে মানবেন আপনার সারিকাকে মানবেন বলেন? এই যে জন্যই আর কি, কাপড় উঠিয়ে পড়া, গাঁটের নিচে গাঁটের ওপরে কাপড় উঠিয়ে পড়া, তারপর পর্দা করা, এসব যদি আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য, পর্দা শ্বশুর বাড়িকে দেখাবার জন্য মাশাআল্লাহ পর্দা বিবি, আর অন্য জায়গায় পর্দা নেই, তো এই যে মানুষকে দেখাবার জন্য আপনি সহি সুন্নার উপরে আমল করবেন না, এটাও ঠিক না। আর শেষকালে আমি একটা কথা বলি যেটা সুন্নার মধ্যে পড়ছে, এই জন্য আমাদের খুতবাতেও আজকে বলা হলো, আর আমাদের মৌলানাও বললেন যে প্রত্যেক আমল কবুল হওয়ার মূল ভিত্তি হচ্ছে কি, প্রত্যেক আমল কবুল হওয়ার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আপনার মধ্যে যদি শিরিক থাকে আপনার আমল কবুল হবে না। আর প্রত্যেক আমল কবুল হওয়ার জন্য মৌলিক দুটো শর্ত আছে, সেই শর্ত দুটো কি, একটা হচ্ছে ইখলাস, দুই নম্বর হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, সহি সুন্নাহ। প্রথম হচ্ছে ইখলাস। ইখলাস কাকে বলে? খাঁটিত্ব, বিশুদ্ধতা। আপনি এলেন বাংলাদেশ থেকে, মোহাম্মদ লিসমা ফিসাল্লি কফিল মাশাআল্লাহ মুতাওয়া, মোহাম্মদ লিসমা ফিসাল্লি আন্ত বাংলাদেশ মাশাআল্লাহ মুসলিমা লিসমা ফিসাল্লি, উই উই করে কোন রকম জবাবটা কাটিয়ে দিলেন, তারপরে শুক মোহাম্মদ আনা মুতাওয়া লাজম সাল্লি এজা সাল্লি ফি রাতে মিয়াত রিয়াল জিয়াদা, কি করবেন, কুলিয়াম সাল্লি না কুলিয়াম মিয়াত মাররা সাল্লি, মিয়াত মাররা মিয়াত রিয়াল, মাফি মুশকিল, তাই না? আছে না এরকম লোক, 100 রিয়ালের জন্য নামাজ পড়তে শুরু করবে, এমনি করবে না। এর মধ্যে ইখলাস থাকলো, নামাজ কার জন্য পড়লো, সেজদা করছে আল্লাহকে, কিন্তু টাকা ঢুকে গেল, ভেজাল ভেজাল ঢুকে গেল, একে বলে ইখলাস। ইখলাস মানে কি, না আপনি টাকার জন্য পড়বেন, কার জন্য, শুধুমাত্র নির্ভেজাল আল্লাহর জন্য, ব্যাপার বুঝতে পেরেছেন? সুন্নতে মুহাম্মাদি নামাজ পড়বেন কার তরিকা অনুযায়ী, আমাদের হুজুর বলেছে না, কার মতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহি সুন্নাহ অনুযায়ী। যদি জয়ীফ সুন্নাতে এখানে হাত বাঁধা হয়, সহি সুন্নাতে এখানে হয়, কোনটা মানবেন? সহি সুন্না অনুযায়ী। যদি জয়ীফ সুন্নাতে এটা না করা হয়, সহি সুন্নাতে এটা করা হয়, কোনটা মানবেন? যদি জয়ীফ সুন্নাতে বলা হয় আস্তে আমিন বলো, আর সহি সুন্নাতে বলা হয় সশব্দে জোরে আমিন বলো, তাহলে কোনটা মানবেন? আশা করি আমি বুঝাতে পেরেছি, আর আশা করি এরপরে আমল করবেন। তালাউন মানে রং বদলাবেন না, গিটগিটির মতো রং বদলাবেন না। আমাদের মাশাআল্লাহ খুব ভালো বিষয় চয়েস করেছেন, এত সুন্দর বিষয় যা বলার নেই, যে আমরা যে রঙে রঞ্জিত হয়ে এক জায়গায় রং একরকম আর এক জায়গায় রং একরকম, এখানে হলুদ ওখানে লাল পাল্টে দিই, মানুষ একই, এরকম আমাদের দিনে নেই। সহি সুন্নার উপরে অটল থাকতে হবে, এটাই আমাদের কি হবে, এটাই আমাদের ওয়াদা। ওয়াদা থাকলো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।